নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রসুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় হার করে মদিনার পানে কত ছুটেছি। সারাটি রাত ধরে তোমার ছবি কত এঁকেছি, কল্প পাখায় হার করে মদিনার পানে কত ছুটেছি। কত যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল, নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রসুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। আশার মালা আমি রেখেছি গেঁথে, আসবে তুমি রেখেছি গেঁথে, আসবে তুমি একবার ধরা হতে দূর করিবে যত সাবন্নায় বিচার। তুমি যে মদিনার সে বলবো, নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। আশার মালা আমি গেঁথে যাব তোমারই নামেতে হে রসুল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রসুল। মনের মাঝে মালা গেঁথে যাব তোমারই নামেতে হে রসুল। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো মনে পড়ে তোমাকে। শ্যামমূর্তির দিশা তুমি, তাই তো খুঁজে ফিরি তোমাকে। অনাবিল শান্তির আধার তুমি, তাই তো মনে পড়ে তোমাকে। শ্যামমূর্তির দিশা ফিরি তোমাকে, চির বুঝবই তোমাকে রসুল, নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রসুল, মনের মাঝে মালা গেঁথে যাব তোমারি নামেতে হে রসুল, নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রসুল, আশার মালা আমি গেঁথে যাব তোমারি নামেতে হে রসুল, নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রসুল, নীরব মনে আমি কেঁদে যাব। দেখা যদি না দাও হে রসুল। সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। কিছু কথা আলোকিত করে হৃদয়কে, কিছু সুর পাল্টে দেয় জীবনকে। জীবন ঘনিষ্ঠ এমন গুরুত্বপূর্ণ আলোচনা এবং সঙ্গীতে সাজে স্মার্ট অ্যাক্টিভ গোল মেহেদি প্রেজেন্স পবিত্র সুরবাই কলরব। শুনতে কান পাতুন প্রতি বৃহস্পতিবার আর যে কনক এবং জামানের সাথে ঠিক রাত ১০টায় শুধুমাত্র এশিয়ান রেডিও ৯০.৮ FM। আপনারা শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুরবাই কলরব। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুনছেন এশিয়ান রেডিও ৯০.১ FM। রাত ১০টা বেজে ১০ মিনিট, কথা ছিল রাত ১০টায় শুরু হয়ে যাবে স্মার্ট অ্যাক্টিভ গোল মেহেদি প্রেজেন্স পবিত্র সুর বাই কলরব। দশটা মিনিট এদিক এদিক হয়েছে, বাট ঠিকই কিন্তু গান আপনার জন্য প্লে করে দিয়েছি। রাত ১১টা থেকে ২০ মিনিট পর্যন্ত আপনার সাথে আমি আর্য কনক আছি, এবং যথারীতি যে মানুষটা থাকবার কথা সেই মানুষটা আজকে নেই, পাবনায় রয়েছে বিশেষ কাজে, বিশেষ উদ্দেশ্যে। সো আমরা তার জন্য অনেক বেশি প্রার্থনা করব, এবং সেই সাথে আজকে শোতে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। যে নতুন নতুন ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলোর কথা হয়তো বা আপনার মনে আছে, গত সপ্তাহে একটা কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে এই পুরো সপ্তাহে জুড়ে যে একটাও মিথ্যা কথা বলবে না, শুধুমাত্র এক সপ্তাহের জন্য তাদেরকে আমরা ১,০০০ টাকার একটা প্রাইজ মান দেবো, বেসিক্যালি বিকাশ পেমেন্ট যেটাকে বলা হয়ে থাকে। এবং যে মানুষগুলো পুরো সপ্তাহ ব্যাপী শুধুমাত্র একটাও মিথ্যা বলেনি, এবং এর পেছনে নিশ্চয়ই ১,০০০ টাকা পাবার কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য রয়েছে সৃষ্টিকর্তাকে খুশি করার, তার কাছ থেকে তো সেই পুরস্কারটি অবশ্যই পাবেন, এবং সেই সাথে আমাদের পুরস্কার কিন্তু যথারীতি থাকছে। আমি আর্য কনককে আপনি চাইলে কিন্তু ২৩২৩ এই নাম্বারটা লিখতে পারেন, যারা পুরো সপ্তাহব্যাপী একটাও মিথ্যা বলেননি তারা অবশ্যই এ আর লিখে স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, তারপর আপনার সেলফোন নাম্বার, এবং তারপর লিখবেন যে আমি মিথ্যা বলি নাই। এটা লিখে ২৩২৩ এই নাম্বারটায় সেন্ড করবেন। এবং আজকে আমাদের শোতে আমার ডান দিক থেকে রয়েছেন ইমতিয়াজ উদ্দিন মাসরুর ভাই। মাসরুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মাসরুর ভাই? অনেকদিন পর আমার শোতে আসলেন আপনি। জি জি, একদম অনেক বেশি রকমের ভালো আছি, এবং সপ্তাহের না বছরের শুরুর একটা শো ছিল, এবং সেই শোতে আমরা ভিন্ন ভিন্ন নতুন কিছু থিম নিয়ে এসেছিলাম, যে থিমটার মধ্যে ২০১৭ সালে তা কার কার কোন কোন উদ্দেশ্য, কার কার কী কী শপথ, কার কার কী কী প্রতিজ্ঞা নতুন নতুন, এবং সেই সব শপথ, সেই সব প্রতিজ্ঞা, সেই সব ইচ্ছের ভেতর থেকে সব থেকে বেস্ট ইচ্ছে যার ছিল, প্রত্যেকটা ইচ্ছেই বেস্ট ছিল, প্রত্যেকটা ইচ্ছেই অনেক বেশি ভালো ছিল, তার মধ্যে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে তাকে পুরস্কার দেওয়া যায়, তাদেরকে আমরা সিলেক্ট করেছিলাম। তাদের মধ্যে একজন যার নাম ছিলেন আয়েশা, উনি বলেছিলেন যে উনি ওনার স্কুলে একটা নামাজের জায়গা করে দিবেন। সো আমরা এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে তাকে এখন পর্যন্ত ফোনে খুঁজে পাচ্ছি না, কন্টিনিউসলি ফোন করে যাচ্ছি। সো আপনার মাধ্যমে বলতে চাই, আপনি ফোন ধরেন, 1000 টাকা নিয়ে প্লিজ আমাদেরকে বিপদ মুক্ত করেন, এটা একটা কথা। তাদেরকে আমরা পুরস্কৃত করব, তাদের নাম আমরা এখানে রেডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব, যাতে করে আরো সবাই অনুপ্রাণিত হয়, রাইট, প্রত্যেকের জায়গায় যার যার সামর্থ্য অনুযায়ী যাতে আরেকজন আরেকজনের সহযোগিতা করে, আরেকজনকে কাছে টেনে নেয়, যে কোনো ধর্মীয় হোক বা মানবিক হোক বা সামাজিক হোক, একজন আরেকজনের যাতে সহযোগী হয়। রাইট, একদম। পুরো সপ্তাহ ব্যাপী একটা কথা আমার মাথার মধ্যে ঘুরে বেড়েছে, সেটা হচ্ছে গত সপ্তাহে যে শোটা করেছিলাম, সেই শোতে প্রায় 1000 খানেকের মতো প্রতিজ্ঞা পেয়েছি আমরা, 1000 খানেকের মতো শপথ পেয়েছি, এবং প্রত্যেকটা শপথ একটার থেকে আরেকটা ভালো, আপনি কোনোটাকেই ফেলে দিতে পারবেন না। এবং শপথ বলতে কি আমি বলবো, নিয়তের কথা, নিয়তের মধ্যে একটা বরকত আছে, তাই না? এরকম একটা জি, আমি জানি, আমি যদিও হাফেজ মনে না কোনো কিছু না, মুসলমান হলে জানতেই হবে, কারণ জ্ঞান অর্জন করা ফরজ, তাই তো। একটা বিষয় কি জানেন, সেটা হলো যে আমরা অনেক সময় মনে করি যে একটা আমলের জন্য একটা নিয়ত করলে একটা সওয়াব। আচ্ছা, ওকে। একটা আমলের জন্য একটা নিয়তের পিছনে অনেকগুলো সওয়াব আমরা পেতে পারি, যেমন মসজিদে আপনি নামাজ পড়ার জন্য আসতেছেন, ওচি শুধু নামাজের নিয়তে আসছেন, কিন্তু এই নামাজের নিয়তে আসতে গিয়ে আপনার প্রত্যেক কদমে কদমে সওয়াব হচ্ছে, এবং আপনি মসজিদে ঢুকছেন, মসজিদে দোয়া পড়ে ঢুকছেন, তাতেও আপনার সওয়াব হচ্ছে। ওকে, মসজিদে এসে আপনি মসজিদের দুনিয়াবী কথা না বলে আল্লাহর ধ্যানে আছেন, মুরাকাবায় আছেন, তাতেও আপনার সওয়াব হচ্ছে। কিন্তু একটা রাইট আপনাকে স্বাগতম জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি, এবং সেই সাথে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, বিকজ আপনি পিতা হয়েছেন, তারপর আমাদেরকে মিষ্টা খাওয়ার নাই, সবার মনে আছে, স্পেশালি আমার, কারণ আপনার সাথে একটা আন্তরিকতা ছিল আমার, বসেছি একসাথে অফিসে। আপনার ছেলে কেমন আছে সেটা বলেন, একটু মাইকটা সামনে নিয়ে নেন রুকন ভাই প্লিজ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন। আমার ছেলে প্রসঙ্গটা শুরুতেই আসলো, তো ভালোই আছে, আল্লাহ পাক বেশ ভালো রেখেছেন, সবার কাছে আশা করছি সবাই একটু দোয়া করবেন তার জন্য, যেন ভালোভাবে বড় হয়। অবশ্যই অবশ্যই, রুকন ভাইয়ের কাছ থেকে আমরা আজকে আবারও কবিতা শুনবো, কারণ প্রত্যেকবার যখনই রুকন ভাই আসে তখনই কবিতা শুনতে ইচ্ছে করে, এবং নতুন কী কী করছেন না করছেন সব কিছু। কনক ভাই, আসলে আমি কবিতা লিখি, আসলে গাওয়ার যে ব্যাপারটা এটা আমার আসলে হয়ে ওঠে না, আবৃত্তি যেটাকে বলে। আচ্ছা, তো আপনি লিখে থাকেন, তাহলে এরকম একটা কবিতা আমরা আপনার কাছ থেকে নিজে নিজে শুনবো, এবং আমাদেরকে কিন্তু সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবার জন্য এই মুহূর্তে ছোট ভাই ইকবাল আছে। সো হতাশ হওয়ার কোনো কিছু নেই, আজকে সব গুরু গম্ভীর মানুষ থাকবে এমন কোনো কথা নেই, এবং আর রকম ভাইয়ের পাশাপাশি কিন্তু ইমতিয়াজ ভাইও ফান করতে টুকটুক পছন্দ করেন, সো রসকসহীন শো হবে না, অবশ্যই মজা হবে ইকবাল, অবশ্যই অবশ্যই ইকবাল। কী খবর, আজকে নতুন দুটো গান আমরা নিয়ে এসেছি, একটা গানের নাম হচ্ছে তুমি বলো স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন, স্বপ্ন গানটা তোমার, ওয়াই স্বপ্ন, কিসের জন্য স্বপ্ন? স্বপ্ন হচ্ছে রাসূল রওজা জিয়ারতের, আসলে এই উদ্দেশ্যেই স্বপ্ন, স্বপ্নটা এটাই, স্বপ্ন তো অনেক কিছু থাকে কিন্তু এই গানের উদ্দেশ্য, এই গানের মাকসাদ হলো রাসূল রওজা জিয়ারত, রাজা জিয়ারত করা। আচ্ছা আচ্ছা, এটা লিরিক টিউন কে করেছে? এটা আমার নিজেরই, নিজেই লিরিক লিখেছো এবং তারপর আর টিউন করেছো তুমি নিজেই? আচ্ছা, অলরাইট, এর বাইরে আরো দুটো গান আছে, নীল দড়ি আর মাঝি, আগামী কয়েকদিনের মধ্যে আসবে এটাও আমার। আর আছে হলো হুমায়ুন ভাইয়ের, আমাদের হুমায়ুন কবির আজাদ ভাইয়ের বাবার গান, আচ্ছা, এ বিষয়ে একটু কথা বলবো। জি প্লিজ। হুমায়ুন কবির আজাদ ভাই হচ্ছে আমাদের সাথে আছেন, তার বিষয়টা একটু খোলামেলা বলছি, তার হিস্ট্রিটা বলছি। সে বাল্যকাল থেকেই, মানে বাল্যকালে সে তার বাবাকে হারে আর কি। পরিবারের বড় ছেলে, একটাই ছেলে এবং দুই বোন আছে তার। তো বাবা মারা যাওয়ার পরে আর কিছু সন্তানের আসলে কিছু করার থাকে না, যেহেতু সে সংসারের বড় ছেলে এবং ছোট দুই বোন ছিল। তো তার আর লেখাপড়া করা হয় নাই, খুব বেশি হলেও ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে সে, পঞ্চম শ্রেণী পর্যন্ত। এরপরেই সংসারের সংসারটা তাকেই চালাতে হবে, হয়তোবা আল্লাপাক চালাবেন কিন্তু দায়িত্ব তাকে নিতে হবে। তখন থেকে পড়ালেখা বাদ দিয়ে সে সংসারের দায়িত্ব নিয়ে নেয়। কখনো বা সে হকারগিরি করেছে, কখনো বাবুর্চি, কখনো কেয়ারটেকার, আবার কখনো অন্যান্য কাজে। তার উপার্জনে তার দুই বোন মাদ্রাসায় পড়াশোনা করে এবং তার উপার্জনে তার পড়াশোনা চলে। ছোট থেকে মনের কোণে তার অনেক স্বপ্ন ছিল যে সে একসময় শিল্পী হবে বা তার প্রতিভাকে সে বিকাশ করবে, কিন্তু এই এমন কোনো জায়গা ছিল না বা সে বিকাশ করতে পারে নাই তার প্রতিভাটা, বাকি কেউ তাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেয় নাই। আচ্ছা, অলরাইট। ঠিক সেই মুহূর্তে কলরব তার পাশে দাঁড়ায়, কলরবের সবাই কলরব পাশে দাঁড়ায়, বদ্রুজন ভাই বিশেষ করে তাকে নিয়ে আসে, সেই নরসিংদী থেকে নিয়ে আসে। তো তার এই প্রতিভাটা বিকাশের জন্য একটা জায়গা হয়ে যায়। এমন অবস্থায় আমরা তার পাশে দাঁড়াই। এখন সে কলরবের সহযোগী, একজন বন্ধু, কলরবের সাথেই আছে সবসময়। অলরাইট, তাহলে তার কথা, তার লেখা, তার সুরে এবং সে নিজেই গিয়েছে গানটি, বাবা গানটি গত পরশু দিন আমাদের হলিটিউন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে গানটি আপলোড হয়েছে। আমি, যারা আমাদের লিসেনার আছেন আর যারা আমাদের বন্ধু আছেন, সহযোগী, সহপাঠী আছেন, সকলকে বলবো আপনারা এই গানটি শুনবেন, অবশ্যই শুনবেন। কারণ ছেলেটি বাবা হারা, তার আর্তনাদ এমনটা ছিল যে মানুষ অবশ্যই চোখে পানি চলে আসবে। তাছাড়া তার বড় হওয়ার অনেক স্বপ্ন, আমি আশা করি আমার ওপিনিয়ন থেকে যে ইনশাআল্লাহ সে অনেক বড় হবে, অনেক অবাইত, সে অনেক বড় হোক সেই প্রত্যাশা করছি। এবং সেই সাথে থাকবে যে এই সাথে যে সবার জন্য আপলোড করে, সঙ্গীতটি ডাউনলোড করে বা মানে এই সঙ্গীতটা শোনে আসলে বুঝতে পারবে যে আসলে। আচ্ছা, এরও আগে আমরা এখান থেকে গানটা ইনশাআল্লাহ শুনবো। আমাদেরকে এসএমএস করেছেন সামি আরামপুরা থেকে, তিনি বলছেন, এই সপ্তাহে আমি কোনো মিথ্যা বলি নাই, যদিও আমাকে এর জন্য অনেক বিপদে পড়তে হয়েছে, তাই নিয়ত করেছি আর কখনো বলবো না ইনশাআল্লাহ। একটা কথা বলি মাসুর ভাই, যেটা হচ্ছে অনেক বিপদে পড়েছে এবং তারপরেও সে বলে নাই, এর মানে হচ্ছে সে মজা পেয়ে গেছে জিনিসের মধ্যে। সো আমরা তাকে নোট করে রাখলাম। জাহরা টাঙ্গাল থেকে বলছেন, কনক ভাই, এই উইকে আমি আমার জানা মতে কোনো মিথ্যা কথা বলি। আপনাকে শিওর হতে হবে যে আপনি একটাও মিথ্যা বলেন না, এবং যারা মন থেকে চায় যে আমি একটাও মিথ্যা বলবো না, আমার মনে হয় যে ইয়েস, তারা পারবে, এটা খুব কঠিন কোনো কাজ না। এনিওয়েজ, আপনি যদি এরকম হয়ে থাকেন, আমাদের সাথে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করে থাকেন এবং পুরো সপ্তাহব্যাপী একটাও মিথ্যা না বলে থাকেন, আপনি আপনার সেলফোনের মেসেজ অপশানে গিয়ে লিখে ফেলবেন এই আর স্পেস আপনার নেম, এবং তারপর আপনি যে মিথ্যা বলেন নাই সেটা আপনার সেলফোন নাম্বারটাও লিখে পাঠিয়ে দিন। আমরা লটারির মাধ্যমে এখান থেকে একজনকে ইনশাআল্লাহ ঘোষণা করবো আজকের বিজয়ীকে, এবং এই মুহূর্তে আমরা একটা গান শুনবো। গানটা যেমন তেমন গান না, জেগে ওঠার গান। সো সাথে থাকুন। কেমন করে যাচ্ছে কেটে সময়গুলো আমার, কেন যে আছে তো নলো সামার মন কাটে না প্রহুর হতাশা, কেন যে আছে তো নলো সামার মন কাটে না প্রহুর হতাশা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। তুমি তো জানো না তোমার তুমি ছুঁতে পারো আসমান, তোমার পরশ পে তৃষিত হৃদয়ে গেয়ে ওঠে প্রেরণার গান। তুমি তো জানো না তোমার তুমি ছুঁতে পারো ওই আসমান। তোমার পরশ পে তৃষিত হৃদয়ে গেয়ে ওঠে প্রেরণার গান। তাই জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। তোমার তলে আছো অন্য তুমি মুকুলিত ফুলের মতন, সাধনার আলোকিত পথে ছুটে চলো হতাশার খোলো আভরণ। তোমার তলে আছো অন্য তুমি মুকুলিত ফুলের মতন, সাধনার আলোকিত পথে ছুটে চলো হতাশার খোলো আভরণ। তাই জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। মুখোশে মুখোশে আটা কপট মানুষ হৃদয়ের নেই বন্ধন, প্রেমের সুবাস মাখা তোমার হৃদয়ে সত্যকে করবে বড়। মুখোশে মুখোশে আটা কপট মানুষ হৃদয়ের নেই বন্ধন, প্রেমের সুবাস মাখা তোমার হৃদয়ে সত্য তোকে করবে বড়। তাই জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। জেগে ওঠো মন, জেগে ওঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধাও মননে, আলস্য জড়তাকে হাজার ঘৃণা। হে নাবিক, তুমি মিনতি আমারে রাখো, তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে, নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ, মেঘ তরঙ্গ কেটে কেটে চলে, ভেঙে চলে সব বাঁধ, তবে তুমি জাগো, কখন সকালে ঝরেছে হাসনা হেনা, এখনো তোমার ঘুম ভাঙল না, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। জেগে উঠো মন, কখন ঝরেছে হাসনা হেনা, কর্মমুখী হও মেধা ও মননে, আলস্য জড়তাকে হাজার কেনা। এই গানটা নিয়ে আমরা এর আগে একবার শুরুতে কথা বলেছিলাম, দারুণ লিরিক, দুর্দান্ত কথাবার্তা, এবং মাসুর ভাই নিজেই বলেছিলেন যে এই গানের মধ্যে এমন কিছু কথা আছে যেটা যে কোনো মানুষকেই জাগিয়ে তুলতে পারে, কিংবা যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই তাদের জন্য এটা একটা তাদের জীবনের একটা থিম সং হতে পারে, যেটা শুনে শুনে সে প্রতিদিনত প্রতিনিয়ত নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে আসবে, আত্মবিশ্বাস নিয়ে আসবে, এবং নতুন কিছু করার প্রত্যয় ভেতরে ভেতরে তৈরি করবে। এরকম তো ছিল নাকি মাসুর ভাই? আমার ভিতরে অনেক দুর্বলতা আছে, নিজেকে উদ্দেশ্য করেই লেখা, তো নিজের উদ্দেশ্য করে লেখা। তারপরে তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন এবং ইকবাল মাহমুদকে বলেছেন যে দেশি তোমাকে অনেক মিস করছি। লিখেছেন যে মা খুব মাথা ব্যথা করছিল রাস্তার মাঝে, বাট তোমাদের সঙ্গে একটু সুস্থ অনুভব করছি। থ্যাংক ইউ। আমরা কারো কারো সুস্থ অনুভবের কারণ হতে পারি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আনা মোহাম্মদ মোবারক, উনি আরবিতে আরবি বা ইংরেজিতে লিখেছেন, ভালো, তিনি সালাম দিয়েছেন সবাইকে। খালিদ বিন ফারুক, তিনি লিখেছেন, কনক ভাইকে সালাম দিয়েছেন। ওয়া আলাইকুম সালাম। তারিক মনোয়ার সাদ্দাম লিখেছেন, আজও শুনতে মিস করিনি, কখনোই মিস করবেন না, আজকের মতো সবসময় শুনবেন। এমডি হাবিবুর রহমান লিখেছেন নরসিংদী থেকে, তারপরে সর্বি জামান লিখেছেন, প্রতিদিনের মতো শুনছি তোমাদেরকে, মেহেদি পাতা শুনছেন, শুনুক, কোনো সমস্যা নাই ভাই, মেহেদি পাতা শুনলে বেশি ভালো লাগে আমাদের কাছে, মানুষ না শুনে। ছবি দেওয়া আছে, শুরু হয়ে গেল আজকের আয়োজন, এখানে আপনারা কমেন্ট লিখতে পারেন। কনক ভাই, আজকে অনুষ্ঠানটা আসলে কেমন? না, একদম পাঁচে হবে না, কারণ আপনাদের সাথে আমি আছি। এবং কিংবা আমরা তাহলে একটা কাজ করি, একটা প্রোগ্রাম, একটা ভেরিয়েশন নিয়ে আসি। আমরা সাধারণ সচরাচর যেটা করি সেটা হচ্ছে সবসময় ইকবাল, যারা শিল্পী থাকে তাদের কাছ থেকে আমরা গান শুনি, সেটা না শুনে আমরা শুরুতে রকম ভাইয়ের কাছ থেকে একটা গান শুনতে পারি। আমার মনে হয় তাহলে মজা হবে। রকম ভাই, রকম ভাইয়ের কাছ থেকে আমরা যে কোনো একটা গান শুনতে পারি, আজান হয়ে যাবে এবং আমরা বাসায় যেতে যেতে পড়বো, লাগলে কোনো সমস্যা নাই। আমরা রকম ভাইয়ের কাছ থেকে একটা জি জি জি জি রকম ভাই, শুরু করেন। একটা মরা মানুষ হয়তো বলতে শুরু করবে, কিন্তু আমি আসলে বলতে পারছি না। এখানে মাস্টার ভাই আছেন, ইকবাল ভাই আছেন, কনক ভাই আছেন, বিশাল আবৃত্তিকার। ওরে বাপ রে বাপ, না আবৃত্তির কথা উঠলে আগে যেটা শুনলাম, আসলে মাস্টার ভাইয়ের গানটা আমি বারবার শুনি, খুবই চমৎকার লাগে, অনুপ্রেরণা দেয় ভেতরে, এরকম অনুপ্রেরণা দেয় গান আসলে দরকার। আমি মনে করছি ইকবাল মাহমুদ তার একটা নতুন গান আসছে, এটা আমি আসার আগেও শুনে আসলাম, স্বপ্ন, আবার বাসায় গিয়েও শুনবেন হয়তো বা, সবাই বিরক্ত করার জন্য খুব ভালো বক্তা ছিলেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা করতেন এবং উপস্থিত খুব ভালো কথা বলতে পারতেন উনি। তো একবার এরকম হয়েছে, ওনাকে ডাকা হয়েছে, ওনাকে কোনো টপিক না দিয়ে যে তারপর আপনারা আসেন, আপনি হয়তো এই গল্পটা জেনে থাকবেন। তো উনি যথারীতি আপ্যায়ন গ্রহণ করার পর তারপরে গেল, তারপর ওনাকে স্টেজে উঠে দেওয়া হয়েছে। ওনাকে বলছে যে আপনারা তো সবাই জানেন আমি কি বলবো, নাকি? হ্যাঁ জানি, তাহলে বলার দরকার কি? বিভিন্ন বক্তৃতা বিভিন্ন সমাবেশে ওনার কথা বলাকে ব্যান করে দিলেন। আচ্ছা, তো একটা অনুষ্ঠান এমন ছিল যে ওখানে তিনি যাবেন, কথা বলবেন, এরকম অনুমতি, এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এখন ইংরেজদের থেকে অফিসার থেকে এরকম আসছে যে আপনি বলবেন ঠিক আছে, কিন্তু আপনি শুধু ধর্মীয় কথা বলবেন, ইংরেজদের বিরুদ্ধে এগুলো বলতে পারবেন না, এগুলো বলতে পারবেন না, আপনি যেগুলো সচরাচর বলে থাকেন। ঠিক আছে, কোনো সমস্যা। উনি উঠলেন, উঠার পরে তিনি স্টেজের ভিতর এরকম বয়ানের মধ্যে বলা শুরু করছেন, আসলে ভাই আমি তো এসেছিলাম এগুলো বলার জন্য, আমাকে অনুমতি দেওয়া হয় না, যদি অনুমতি দেওয়া হতো তাহলে আমি বলতাম ইংরেজরা দেশের মধ্যে কি ধরনের মানে আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে। আস্তে আস্তে যদি বলার অনুমতি দেওয়া হতো তাহলে বলতাম, বলতে কি কি বলতাম উনি সেটাও আই কন্টিনিউয়াসলি বলে দিচ্ছি। এবং এগুলো ওয়ে আসলে রয়েছে, এবং তা এবং বক্তৃতা নিয়ে যেহেতু কথা বলছিলাম, সে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক গল্প আছে। আইনস্টাইনের একটা গল্প মনে পড়ে গেল, আইনস্টাইন যিনি কী বলে দ্য সায়েন্স, দ্য ফাদার অফ সায়েন্স নাকি কী বলবো তাকে, অবশ্যই পিতা বলা যেতে পারে বিজ্ঞানের, যিনি প্রথম হয়তো বা সব কিছু আবিষ্কার করতে পেরেছিলেন, ধরতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, এনিওয়েজ আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতাটা দিয়েছিলেন। তো উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আমন্ত্রণপত্র পেতেন যে আমাদের স্টুডেন্টদের জন্য আপনি কিছু একটা বলে যান, বিভিন্ন সভা সেমিনার ওনাকে ডাকা হতো, তো সব জায়গায় একই বক্তৃতা দিত। ড্রাইভার সবার পেছনে বসে থাকতো, বলতো যে একদিন বলতেছে যে আপনি কি বক্তৃতা দেন, আমি তো দিতে পারি, যেখানে যাবো আপনি একই বক্তৃতা, ঠিক আছে যাও। তখন তো ফেসবুক টেসবুক ছিল না, আইনস্টাইনের চেহারা খুব একটা মানে সব পরিচিত ছিল না, ওনার নামটা পরিচিত ছিল। এক সময় এরকম ড্রাইভার নিজেই চলে গেছেন, ড্রাইভার নিজেই স্টেজে উঠে তারপর বক্তৃতা দিচ্ছেন। না, আইনস্টাইনকে কেউ চিনে না, একদম বুঝবে না কেউ। যথারীতি আইনস্টাইনের যে ড্রেসটা ছিল, স্যুটেড বুটেড হয়ে তারপর খুব ভালো মতো চুল টুল আসে, তারপর উঠছেন বক্তৃতা দিচ্ছেন। তো হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, যে প্রশ্নের উত্তরটা তার জানা ছিল না, যেটা হয়তো আইনস্টাইন দিতে পারতেন। তখন এই ড্রাইভার কি পরিমাণ বুদ্ধিমান, বললেন যে আপনি এমন একটা ছোট প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর একদম আমার সবার পেছনে বসা ওই লোকটা বলতে পারবে, যে লোকটা ছিল আইনস্টাইন সবার পেছনে। আমাদেরকে যারা মিথ্যা বলেন নাই তারা এস এম এস করেছেন, আহমদ উল্লাহ সোনারগাঁও থেকে। আহমদ মানে কি ভাই? উল্লাহ, হ্যাঁ উল্লাহ মানে হচ্ছে আল্লাহর কোনো কিছু একটা, তুই বুঝতে পারি। আচ্ছা, অলরাইট, তাহলে তিনি বলছেন যে আমি এই সপ্তাহে কোনো মিথ্যা কথা বলি নাই, আপনার বলা উচিত না ভাই, আপনার এত সুন্দর নাম আপনি কিসের জন্য বলবেন? সত্য জানানি হাফসা তিনি আমাদেরকে এস এম এস করেছেন, বলেছেন যে মাসুর ভাইয়া আমি আপনার অনেক বড় একজন ভক্ত, তাই ভাবছি আমার ছেলের নাম মাসুরুর রাখবো, রেখে দেন, সমস্যা নেই, সমস্যা নেই। যেহেতু সুবাইতা আমাদেরকে এস এম এস করেছেন, তিনি বলছেন যে জামান শুনলাম তুমি নাকি, আচ্ছা ওকেই। মারিয়াম রহমান এস এম এস করেছেন আমাদেরকে, ইকবালের কণ্ঠে স্বপ্ন গানটা শুনতে চায়, আচ্ছা ওকে। আব্দুল কাইয়ুম জাহাদি নাকি উনি আমাদেরকে এস এম এস করেছেন আড়াইহাট থেকে, তিনি আমাদেরকে কথাবার্তা বলেছেন। সাউদা টাঙ্গাল থেকে এস এম এস করেছেন, তিনি বলছেন যে এই সপ্তাহে তিনি আমাদেরকে একটাও মিথ্যা বলেন নাই, শুধুমাত্র আল্লাহর ভয়। ওয়াও, দারুণ। এবং মিথ্যাটা মূলত আল্লাহর ভয়েই না বলা উচিত। আমাদুল নাকি আন্দাদুল গাজীপুর থেকে তিনি বলছেন এই উইকে তিনিও মিথ্যা বলেন নাই। ওয়াও, 100% শিওর তিনি এমনটাই বলেছেন। রয়েছেন আমাদের সাথে আরেকজন, তিনি বলছেন আমি মিথ্যা কথা বলি নাই আর বাকি দিনগুলোতেও বলতে চাই না, আল্লাহ যেন আমার এই তৌফিক দান করেন। এনিওয়েজ, যারা পুরো সপ্তাহব্যাপী আমাদের আহ্বানে সাড়া দিয়ে মিথ্যা কথা বলেন নাই তারা এস এম এস করতে থাকেন, আমরা লটারির মাধ্যমে আজকের উইনারকে ঘোষণা করব। আলেমা হাসনা তিনি আমাদেরকে এস এম এস করেছেন উত্তরা থেকে, বলছেন মনে হয় আজকে অনেক বেশি মজা হবে। আচ্ছা, সত্যি সত্যি আমিও বলিনি, আমার ছাত্রীরাও বলে নাই, আচ্ছা ওকে, সো হোপফুলি মজা হবে আজকে। কবি আবু কায়েস আমাদেরকে এস এম এস করেছেন, তিনি গাজীপুর থেকে লিখেছেন কবিতা শুনতে চান তাদের জন্য। নুসাইবা আমাদেরকে এস এম এস করেছেন, ইয়াসিন আহমেদ নিলয় মেঘনা কুমিল্লা থেকে তিনি আমাদেরকে এস এম এস করেছেন এবং তিনিও মিথ্যা বলেন নাই। আর নাদিয়া আড়াই হাজার থেকে তিনিও মিথ্যা বলেন নাই। রয়েছেন লুবাবা ফতুল্লা থেকে, কেমন আছো কনক ভাইয়া, ভালো আছি। অনুষ্ঠানে কে কে আছে? ইকবাল রয়েছেন, রোকন ভাই রয়েছেন এবং যথারীতি মাসুর ভাই রয়েছেন আমার সাথে। সো আমরা একটা গান শুনে আসি ইকবালের কণ্ঠে। ইকবাল, কোন গানটা শুনবো? যদি এরকমই হয় আর এই অনুভব মানে এই বিষয়টা যদি গানের মধ্যে ফুটে ওঠে এবং যারা শ্রোতা শুনবেন এবং তারা এই গানের সাথে সাথে সবাই নিয়ত করবেন যে আমাদের সকলকে যাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান আমিন। এটা প্রত্যেকটি মুমিনের জন্য একটা সবচেয়ে বড় স্বপ্ন এবং একটা একটা মনের আকুতি তারপরে এখান থেকে চালু শুনবো, তাহলে একটু শুনি আমরা। স্বপ্ন তুমি সাধনা, তুমি হৃদয়ে আমার অনুপ্রেরণা। তুমি স্বপ্ন তুমি বাসনা, তুমি হে প্রিয় নবী মনোকামনা। চমৎকার কোন আসলে হৃদয় দারুণ ভাবে তোলা লেগেছে। আমরা লাইভ মূল গানটা শুনে আসি, শ্রোতারাও শুনবেন এবং তা আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগলো ইকবালের এই নতুন গানটি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক লাইভে, আমাদের গৌরবের যে অফিসিয়াল ফেসবুক রয়েছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, এসএমএসও করতে পারেন, আমাদের এশিয়ান রেডিও এসএমএস করতে পারেন। রেডিওর SMS পেনাল্টি রয়েছে, AR লিখে স্পেস নাম ঠিকানা এবং কথাবার্তাগুলো সেন্ড করতে হবে 2323 এই নাম্বারে। তুমি স্বপ্ন তুমি সাধনা, তুমি হৃদয়ে আমার অনুপ্রেরণা। তুমি স্বপ্ন তুমি বাসনা, তুমি হে প্রিয় নবী মনোকামনা। তুমি এসে ঘুচে দিলে খুশকালো, জেলে দিলে ধরণীতে মমতারালো। তোমারি ছোঁয়াতে কত পুষ্প কানুনি, ফুটেছিল শত ফুল সঙ্গোপনে। তুমি জ্যোতিময়, তুমি প্রেমময়, তুমি শ্রুতিময় আমার, তুমি চেতনা। তুমি স্বপ্ন তুমি বাসনা, তুমি হে প্রিয় নবী মনোকামনা। তুমি স্বপ্ন তুমি সাধনা, তুমি হে প্রিয় নবী মনোবাসনা। দুঃখীদের পরম বন্ধু, তুমি ছিলে নিঃশে দয়ার সিন্ধু। তব প্রেমে হেসেছিল মোর সাহারা, পাপি তাপি মেতেছিল মেতেছিল ধরা। তুমি আলামিন মিনাল মুরসালিন, তুমি অনুরাগে আমার আরাধনা। তুমি স্বপ্ন তুমি সাধনা, তুমি হৃদয়ে আমার অনুপ্রেরণা। তুমি স্বপ্ন তুমি বাসনা, তুমি হে প্রিয় নবী মনোকামনা। আপনারা শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুরবাই কলরব। সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কোটি মানুষের হাত রাঙ্গাই উৎসবে আনন্দে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। আরে ভাবি নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না, আমরা চা খাই না। কি বলেন, কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে। আগে বাসন কোসন ঝকঝকে রাখুন, তারপর ইনভাইট। এজন্য নিন লেবু সরবে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার, প্রতিবার নতুনের মতো পরিষ্কার। ভালো লাগে না কিছু না দেখিলে তোমাকে। অ্যালোভেরা, ভিটামিন B3, ভিটামিন E এবং বিভিন্ন প্রাকৃতিক নির্যাস ও ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশন এবং ISO সনদপ্রাপ্ত স্মার্ট ফেয়ারনেস ক্রিম আপনার ত্বকের ভাষা বুঝে। একটি তাসমিয়া কসমেটিক্স পণ্য। ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কোটি মানুষের হাত রাঙ্গাই উৎসবে আনন্দে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। আপনারা শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুরবাই কলরব। শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুর বাই কলরব। যথারীতি আমরা আপনাদের সাথে রয়েছি রাত 10:54 আর 11:20 পর্যন্ত আপনার সাথে আছি। আজকে কবিতা আবৃত্তি হবে ইনশাল্লাহ, যেহেতু আজকে রোকন ভাই আমাদের সাথে রয়েছেন এবং সেই সাথে গানও আমরা তার কাছ থেকে শুনবো। এর আগে আমরা শুনতে পারি নাই স্বপ্ন গান নিয়ে কথা বলছিলাম, যে গানটা আমরা অলরেডি শুনে ফেলেছি। এবং মাসুর ভাই, হাউ ওয়াজ দ্যাট, কেমন লাগলো গানটা আপনার কাছে? ইনশাল্লাহ আমাদেরকে অনেকে SMS করছেন। শাহিনুল ইসলাম, তিনি বলছেন গানটা শুনে খুব ভালো লাগলো, সো বেশি বেশি গান শোনাবেন কেমন? অফকোর্স আমরা চেষ্টা করবো, এবং আপনি যদি আরো বেশি বেশি শুনতে চান ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এটা পাওয়া যাবে ইকবাল, এই গানটা ইয়ে স্বপ্ন লিখলে সার্চ অপশনে গিয়ে শুধুমাত্র লিখবেন HOLY space TUNE টিউন, হলে টিউন লিখলেই চ্যানেল চলে আসবে, সেখানে আমাদের সমস্ত গানগুলো পাবেন। মাসুমা হাবিবা ঢাকা থেকে, তিনি আমাদেরকে SMS করেছেন, অনেক অনেক থ্যাঙ্কস। মোহাম্মদ ব্রোকে, সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা ইকবাল মাহমুদ ব্রোকে, আচ্ছা ওকে, খুব ভালো হচ্ছে। আরিফা, তিনি SMS করেছেন, আমার ইচ্ছে কনকের কাছ থেকে একটি গান শোনা, 2017 সালে তার ইচ্ছা ছিল এটা। আচ্ছা কামরুল ইসলাম নরসিংদী থেকে SMS করেছেন, তিনি নূরজাহান হসপিটাল থেকে, আমি কখনো মিথ্যা বলিনি, দিন শেষে ভাবতাম মিথ্যা বলেছি কি না। ওয়েল, প্রত্যেকটা মানুষের দিন শেষে আয়নার বিবেকের সামনে দাঁড়ানো উচিত মাসুর ভাই, এবং সেখান থেকে জি আমরা একটু পড়ি। আমিয়ার ফাতেমা মিলে শুনছি, ফাতেমাকে চিনছি না, নিশ্চয়ই আপনার সহধর্মিনী হবেন, খুবই সুন্দর, খুবই ভালো, খুব ভালো লাগছে। নোমান সিদ্দিক লিখেছেন, শুনছি ভালো লাগছে। গোচু পাতার পানি, ফাতেমা জান্নাত, এমডি মহিউদ্দিন ফরাজি, তারপরে লিখেছেন সোয়াইব আহমেদ, কলরব আমি তোমাদের তোমায় ঘৃণা করি, আই হেট ইউ, উই আর লাভ ইউ, আপনি আমাদেরকে ঘৃণা করলে আমরা আপনাকে ভালোবাসি। ইমরান নাজির লিখেছেন, আমি শুনছি মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ভাই, অনেক শুক্রিয়া, আপনি কষ্ট করে আমাদেরকে মালয়েশিয়া থেকে শুনছেন এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এই কামনা করি। তারপরে আরও লিখেছেন জান্নাতুল মুবাসসির নিসাদ, মাসরু ভাই আমি মুসলমান, গজলটা প্লে করেন প্লিজ, দেখা যাক যদি সময় হয় তাহলে হবে। করেন ভাই, আপনি বলছিলেন যে আমরা কবিতা শুনবো, আমরা একটা আসল আমরা কবিতার জন্য আলাদা একটা আমরা একটা ফিল, একটা একটা ফিল লাগে আসলে, একটা ফিল কথা যেটা সেটা হলো যে গান যেটা পরবর্তী সময় সর্বশেষ চূড়ান্তে গিয়ে সঙ্গীতের রূপ নেয়, সেটা যদি প্রথমে গীতিকাব্য না হয়, সেটার মধ্যে যদি কাব্য না থাকে, তাহলে কিন্তু সেটা স্থায়িত্ব থাকে না, হৃদয় নাড়া দেয় না। কারণ এই যে গানের মধ্যে যে কথা কথামালা, এটা যদি এটার মধ্যে যদি কাব্যের ভাব না থাকে, তাহলে কিন্তু সেটা সাময়িক একটা নাড়া দিবে, সুরের কারণে হয়তো, সুরের কারুয়াজের কারণে। এখন বর্তমানের যে গানগুলো আমরা দেখছি, যেগুলো কিন্তু ওই সাময়িক একটা আসে আসে আবার চলে যায়, হারিয়ে যায়। তিনটা পর্যায়ে গিয়ে একটা গান তৈরি হতো, তিনি গীতিকার, তিনি লিখতেন, তার হৃদয়ে সর্বোচ্চ মাধুরী মিশিয়ে তিনি একটা গান লিখতেন। লেখার পরে তিনি সুরকারের কাছে দিতেন, যিনি সারা সবসময় সুরের সাধনা করতেন, যে এটাকে আরেকটু মেকআপ দাও, আরেকটু সৌন্দর্য বর্ধিত করো। আচ্ছা আচ্ছা। এরপরে যখন এটা তৈরি হতো, তিনি বাছাই করতেন কাকে দিয়ে গাওয়ানো যায়। এই গানের যে কথা অনুভূতি, সেটা কে দিতে পারবে? কণ্ঠে বাজবে, সেট হবে, তিনি বাছাই করে কিন্তু শিল্পীকে নিয়ে আসতেন। তারপরে শিল্পী তার যদি তার সামনে নিজে উপস্থাপন করতে পারতেন না, আমি এভাবে গাইতে পারছি, তখন কিন্তু অনুমতি আসতো, হ্যাঁ গাও। এরপরে তিনি গাইতেন, যেটা শ্রোতার হৃদয়ে সাথে সাথে গিয়ে নাড়া লাগতো, এবং এই দাগটা কিন্তু অনেকদিন পর্যন্ত থাকতো। এখন হয়েছে কি, এখন যিনি লিখছেন, তিনি সুর করছেন, তিনি গাইছেন, তিনি কম্পোজিশন করছেন, প্রত্যেকটা শাস্ত্রের পিছনে যে আলাদা করে সময় দেওয়া, গবেষণা করা, সেটা না হওয়ার কারণে সাময়িকটা একটা অনুভূতি থাকবে, স্বাভাবিক, যেহেতু একটা শিল্প, একটা সুরের ব্যাপার, সুরের ব্যাপার। রাস্তা দিয়ে ফকিরও যদি সুরে সুরে খয়রাত যায়, সেটাও হৃদয়ের মধ্যে নাড়া লাগে, স্বাভাবিক কথা। আমি যেটা বলি, সেটা হচ্ছে একটা মানুষ যদি তিনটা কাজ করতে পারে, এবং সেই গানটা যদি স্থায়িত্ব লাভ করে, সবাই যদি শুনে, তাহলে আমি বলবো ঠিক আছে, এটা ঠিক আছে। কখন হবে, যদি তার মধ্যে কাব্যের যোগ্যতা থাকে, গবেষণা করার যোগ্যতা থাকে, গাওয়ার যোগ্যতা থাকে, তাহলে তো খুবই সুন্দর। এবং আমার মনে হয় এই তিনটা কোয়ালিটি থাকলেই তবেই মানুষ গ্রহণ করবে। এবং আমি যদি কোনো গান দেখি, জি, যারা বর্তমান সময় ইসলামী সঙ্গীত করছেন, আপনি যে কোনো একটা বিষয়ে আপনি কি কোনো স্পেশালিস্ট, সঙ্গীত গেতে চান ভালো হবে, আর শাস্ত্রীয় ধারার সঙ্গীত গান, আর যদি আপনি লিখতে চান, তাহলে আপনি কি হন, আপনি কাব্যের ক্ষেত্রে যোগ্যতা অর্জন করেন, সাহিত্যের ক্ষেত্রে যোগ্যতা অর্জন করেন, আর যদি সুরকার হতে চান, তাহলে সুরের ক্ষেত্রে আপনার পড়াশোনা লাগবে, সুরের ক্ষেত্রে, সুরের পথ কিন্তু অনেক দূরের পথ, অত্যন্ত কণ্ঠকাকীর্ণ একটা পথ। সুরের সাধনা করতে গিয়ে তানসেনের কথা জানি, আমাদের দেশের উস্তাদ আলাউদ্দিন খাঁর কথা জানি, 5 বছর সুরের সাধনা করার পরে তাকে উস্তাদের কাছে যেতে হয়েছে। যাই হোক, এটাও অনেক লম্বা বিষয়, একটা কঠিন প্রসঙ্গে চলে যাচ্ছে। আমরা রোকন ভাইয়ের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনবো। রোকন ভাই, আমরা কোন কবিতা শুনবো আপনার কাছে? সঙ্গীত বিষয়ে মাসরুর ভাইয়ের চমৎকার কিছু কথা শুনলাম আমরা, তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আরেকটা অ্যাঙ্গেল থেকে একটু কথা বলা দরকার। সেটা হলো ইসলামী যে গানগুলো, কলরব যে ধরনের গানগুলো গাচ্ছে, বাজারে দিচ্ছে, তো এর পেছনে প্রত্যেকটা গানে কিন্তু উদ্দেশ্য আছে। এই যে ইকবাল ভাই যেটা গাইলেন একটু আগে এবং শুনলাম আমরা, তো এটার মধ্যে কিন্তু বিরাট একটা উদ্দেশ্য নিহিত আছে। আমরা ওই উদ্দেশ্যটাকে যেন গভীরভাবে একটু ধরতে পারি, বা আমাদের হৃদয়ে যেন সেটা নাড়া দেয়, তো এইভাবে শুনতে হবে। আমাদের অনেকেই শুধু এই গানগুলো শোনেন বিনোদনের জন্য, শুনতেছি, ঠিক আছে, আসলে ইসলামী গান কিন্তু শুধু এই উদ্দেশ্যে না, আপনার ভেতরটা নাড়া দেবে এবং আপনার ভেতরকে পরিবর্তন করবে, আপনার মানসিকতাকে চেঞ্জ করে দিবে। তো এই জিনিসগুলো থাকতে হবে, আপনার ইসলামী সঙ্গীত শুনে বদলে গেছেন, পরিবর্তন হচ্ছেন, এই টাইপের জিনিসগুলো আমরা কামনা করি, এবং এটা উচিত, যেহেতু এটাও যারা ইসলামী সঙ্গীতগুলো গাচ্ছেন দিনের একটা দাওয়াত হিসেবে গাচ্ছেন এবং এই মিশন নিয়ে কাজ করতেছেন। তো আমি আশা করব শ্রোতারা যারা আছেন তারা এইভাবেই গানগুলোকে নেব এবং এইভাবেই শুনবো। অলরাইট, তাহলে আমরা একটা কবিতা শুনে ফেলি রুকন ভাই। রুকন ভাইয়ের কণ্ঠে আমরা কবিতা শুনবো, এবং কবিতা শুনতে শুনতে আপনি কথাবার্তাগুলো, ভাই বারবার মানে যখনই আসি কেন কবিতার কথা বললেন। আমরা সঙ্গীত যেমন প্রেমী, তেমনি কাব্যপ্রেমী অনেক বেশি। প্রস্তুতি যদি দরকার পড়ে ভালো হতো। হ্যাঁ, তারপর মোবাইলে আমার খুঁজে খুঁজে দেখলাম যে দুইটা কবিতা আছে, আধার পেরিয়ে গেছে এখন আলোর নিলাম হবে, করে দিয়ে কেনা যাবে জ্যোৎস্না রাশি, বাতাসে ছড়াবে কামিনীর ঘ্রাণ। চলো আরেকটা রাত জেগে থাকি, অদ্ভুত জোনাকিতে ভরে তুলি আরেকটা সকাল। একটা কবিতা যেটা ফিলিস্তিন এবং ইসরায়েলের কেন্দ্র করে। নিলাম কবিতার নাম কি? নিলাম গেছে এখন আলোর নিলাম হবে, করি দিয়ে কেনা যাবে জ্যোৎস্না রাশি, বাতাসে ছড়াবে কামিনীর ঘ্রাণ। চলো আরেকটি রাত জেগে থাকি, অদ্ভুত জোনাকিতে ভরে তুলি আরেকটি সকাল। এরকম এরকম কোনো কিছু আই ডোন্ট নো, আমার আমার মনে হয় এরকম কিছু একটা হবে। এনিওয়েজ, বাট কথাগুলো আমার কাছে খুব ভীষণ রকম ভালো লেগেছে। আমি আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই, মানে থ্যাংক ইউ, আর একটা বার পড়া দরকার ছিল আমার, তাহলে হয়তো আর একটু ভালো করে আবৃত্তি করতে পারতাম। বলতে চাই SMS করুন, লিখুন AR স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তাগুলো 2323 এই নাম্বারে SMS করবেন। অনেকে ইকবালের গানের প্রশংসা করেছে, তার মধ্যে শাহিনুল ইসলাম, তিনি বলছেন গানটা শুনতে ভালো লেগেছে। তারপর লিখেছেন কামরুল নরসিংদী থেকে, তিনিও বলছেন ভালো লেগেছে। আফরিন, তিনিও বলছেন ভালো লেগেছে। শ্যামা উত্তরা থেকে, তিনি বলছেন গানটি দারুণ সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। আর নাদিয়া আরেহাজা থেকে, ইকবাল ভাইয়ের গানটি সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মাসরুর করিম সাবা থেকে বলছেন ভেরি নাইস অ্যান্ড অসাম সুর, সুরের ব্যাপারে তিনি প্রশংসা করেছেন, যেটা শুধুমাত্র হাতির না গানেরও থাকে। সো আমরা এই মুহূর্তে SMS আরও পড়বো, ফেসবুক থেকে পড়তে চাই একটু। খালেদ বিন ফারুক লিখেছেন, জুনাইদ হাসান লিখেছেন, সোহেল হাসান সোহাল লিখেছেন, আনা আচ্ছা আবু নাইম, তারপরে মোহাম্মদ জাকারিয়া বিন আব্দুল আজিজ লিখেছেন, আর অনেকে লিখেছেন। আপনারা লিখতে থাকেন, আপনাদের কমেন্টগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। আপনি এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে, এবং কোনো গান যদি আপনার ভালো লেগে থাকে বা কেমন লেগেছে সে ব্যাপারে আপনারা লিখতে পারেন আমাদের অফিসিয়াল পেজে। আমরা রুকন ভাইয়ের থেকে কবিতা আবৃত্তি শুনলাম, এবার আমরা একটা কবিতা আবৃত্তি এবং একটা গান শুনবো। একটা কবিতা এবং একটা গান দুটোই হবে ইনশাল্লাহ, বাট এই মুহূর্তে হুমায়ুন ভাইয়ের অনুভূতিটা একটু অন্যরকম, একটু ভিন্ন, বিকজ প্লেলিস্টে যে গানটা আছে সেটা হচ্ছে বাবাকে নিয়ে একটা গান, যে বাবা চলে যাবার পর সেই মানুষটার নিজের পায়ে নিজেকে চলার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে, এবং সে ফাইনালি সে সব অনুভূতিগুলো নিয়ে এই গানটা লিখেছিল। এবং যে গানটার ব্যাপারে অনেকে ইকবাল শুরুতেই বলে ফেলেছিল, সো আমরা এই গান গানটা শুনবো এবং শোনার পর ফিরে আসছি তারপর আপনার কথাবার্তাগুলো। যারা পুরো সপ্তাহব্যাপী যে কুইজটা আমরা করছিলাম সেটা হচ্ছে, যারা যারা মিথ্যে বলেন নাই পুরো সপ্তাহে, তারা প্লিজ একটু মেহরবানি করে আপনার নামটা লিখে এবং সেলফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার লিখে 2333 নম্বরে পাঠাবেন এবং বলবেন যে সত্যি আমি মিথ্যা বলিনি। এবং যারা পুরো সপ্তাহব্যাপী মিথ্যা বলেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আরেকটা মিথ্যা বলবেন না প্লিজ SMS এর মাধ্যমে। সো SMS করুন আমাদেরকে, আমরা গানটা শুনে তারপর একটু ফিরছি। আমি একটু মাঝখান থেকে বলতে চাই, আমার মনে হয় যাদের বাবা তো প্রত্যেকেরই আছে, কারো কারো ছিল, এবং তারা একটু ফিল করে গানটা একটু শোনার চেষ্টা করবেন। আমরা ফিরছি, এই গানটা আপনাকে কি অনুভূতি দেয় সেই কথাবার্তাগুলো নিয়ে। সাথে থাকুন, লিখতে থাকুন 2323 নম্বরে। নিঝুম তারার মাঝে খুঁজি বাবা যো তোমাকে, নিঝুম তারার মাঝে খুঁজি বাবা যো তোমাকে, কোথায় আছো বাবা, সাড়া দাও তুমি আমাকে। নিঝুম তারার মাঝে রাত জাগা পাখির মতো, জেগে থাকি অবিরত জানালার পাশে দাঁড়িয়ে, থাকি নির্বাক তাকিয়ে, তুমি আসবে বলে ও বাবা, পথে রই নীরবে। নিঝুম তারার মাঝে খুঁজি বাবা যো তোমাকে, কোথায় আছো আমাকে। শূন্যতা বিরাজ করে প্রতিক্ষণ আমার ঘরে, স্মৃতিগুলো মনে হলে বুক ভিজে নয়ন জলে, শূন্যতা লাগে ও বাবা, জীবনের বাকি বাকি। নিঝুম তারার মাঝে খুঁজি বাবা যো তোমাকে, কোথায় আছো আমাকে। নিঝুম তারার মাঝে আপনারা শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুর বাই কলরব। আরে ভাবি নেন না প্লিজ। না ভাবি, একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না, আমরা চা খাই না। কি বলেন, কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে, আগে বাসন কোসন ঝকঝকে রাখুন তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সরবের কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার, প্রতিবার নতুনের মতো পরিষ্কার। আয়ুষ বিশ্ব সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোটি মানুষের হাত রাঙায় উৎসবে আনন্দে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি। আরে ভাবি নেন না প্লিজ। না ভাবি একদম খিদে নেই। তাহলে চাটা অন্তত খান। না না আমরা চা খাই না। কি বলেন, কিছুই তো মুখে দিলেন না। মুখে দেওয়ার পরিস্থিতি থাকলে তো মুখে দেবে, আগে বাসন কোসন ঝকঝকে রাখুন তারপর ইনভাইট। এজন্য নিন লেবুর সরবে কিচেন বার ও কিচেন অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশ ওয়াশিং বার, প্রতিবার নতুনের মতো পরিষ্কার। মুখের ত্বকে ক্ষতিকর আবরণ তৈরি করে, ফলে ত্বক হয় নাজুক। এই নাজুক ত্বকের যত্নে এলো স্মার্ট হার্বাল ফেস ওয়াশ, যা লোমকূপের গভীর থেকে ময়লা দূর করে ত্বককে করে পরিষ্কার, উজ্জ্বল, লাবণ্যময়। ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে আমলা, কমলা, গোলাপ, নিম, অ্যালোভেরা প্রভৃতি মূল্যবান হার্বাল নির্যাস থেকে তৈরি স্মার্ট ফেস ওয়াশ। স্মার্ট ফেস ওয়াশ একটি তাসমিয়া হার্বাল পণ্য। আপনারা শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুর বাই কলরব। ফিরে আসছি আমরা আবারও এশিয়ান রেডিও 90.8-এ। আপনারা যারা শুনছেন আমাদেরকে শুনবেন, আমরা আছি আপনাদের সাথে প্রতিনিয়ত আপনারা শুনছেন আমাদেরকে এশিয়ান রেডিও 90.8, আর আপনারা যারা আমাদের সাথে আছেন তারা থাকবেন, আমরা আপনার সাথে আছি। প্রিপেয়ার হতে হবে, প্রিপেয়ার হয়ে হতে হবে। বন্ধু পরিবহন, খুব বইটি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে আমাদের যারা তরুণ পর্যায়ে তাদের কাছে খুব জনপ্রিয় একটি বই। এবছর কোনো তিনি নতুন কোনো বই বের করছেন কিনা এই প্রশ্নটি করেছেন একজনে। হ্যাঁ, শুক্রিয়া। আসলে গত দুইবার মেলায় দুইটা বই আমার এসছে, বই মেলায় একটা বই প্রকাশের দল এটা ফার্স্টে বের হয়েছিল, দ্বিতীয়বার বন্ধু পরিবহন, যেটা আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে হয়। দুইটা বই প্রচুর পাঠ কিনেছেন, পড়েছেন এবং ফিডব্যাক দিয়েছেন। আমিও কিনেছি। তো সামনে বই মেলা খুব কাছেই, আমার একটা বই আসার কথা আসবে আশা করি, এ পর্যন্ত আশাবাদী। এখন পর্যন্ত নামটা আমি সিলেক্ট করতে পারিনি, একটু দেরিতে লেখাটা শুরু করছিলাম। এটা আসলে অন্য কিছু নিয়ে লেখার চিন্তা করছিলাম প্রথমে, পরে যখন রোহিঙ্গা ইস্যুটা আমাদের সামনে চলে আসলো এবং মানবিক একটা প্রচুর আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে এই ইস্যুটা নাড়া দিয়ে গেছে, রোহিঙ্গাদের নিয়ে আমি এবার লিখতেছি উপন্যাসটা। একটা রোমান্টিক উপন্যাস হবে এটা, একটা নারীর এবং একটা পরিবারের জীবনে কতটা কষ্ট আসতে পারে, কতটা কষ্ট নিয়ে পৃথিবীতে তারা বেঁচে থাকেন। তো এই জিনিসটা আসলে আমরা টুকটাক নিউজের মধ্যে যতটুকু জানতে পেরেছি এটা আসলে খুবই সামান্যই, আর তাদের নিউজগুলো আসলে তুলে ধরা সম্ভব না মিডিয়াতে। তো এই জন্যই বইয়ের চিন্তা মাথায় আসলো। আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, ঘুরে এসেছি, তাদের জীবনযাত্রা দেখেছি, তো অনেকেই এগুলো নিয়ে লিখতে বলেছিলেন। তো আমি ফাইনালি আসলে এ বিষয়ে বইটাই করাকে ভালো মনে করলাম। আশা করছি আপনারা যারা শুনলেন বইটার কথা, নামটা এখনও সিলেক্ট করতে পারিনি, আমি ফেসবুকে কিছুদিনের মধ্যে এটার ঘোষণা আসবে আশা করি। রুকন রাইয়ান নামে আমার ফেসবুক আইডি, যারা আমার সঙ্গে নাই অ্যাড করে নেবেন, তো সেখান থেকে খবরটা পেয়ে যাবেন। আমি কিছুদিন আগে অবশ্য একটা স্ট্যাটাস করেছিলাম যে যেখানে সবাই বই লিখে বইয়ের প্রচ্ছদ আপলোড দিচ্ছে সবাইকে দেখাচ্ছে, সেখানে আমি মাত্র লেখা শুরু করলাম। আমি পড়েছি এটা। দেড় ঘন্টার ভিতরে আপনারা বেশি বেশি বকবক করেন, কারণ আসলে কি করতে চান বলেন? খুব বেশি অনন্য মৃত্তিকার অঙ্গে ফের যদি বয় রক্ত নদী বয়ে যাব ধুয়ে যাব তোমার আলোক মুখের মলিনতা ব্যথা হয়ে বিধে প্রাণে আঘাতে চূর্ণ তব শ্যামলিমা বুকে কেন ওঠে ধুলি ঝড় ধন্যই প্রাণ তোমার মমতার ভাজে জনমের সুধাপি মরণেও যদি গোবা শোধ হয় তোমার মমতার খুয়ে যাব মুছে যাব তোমার সজোর জননী আমার দুঃখী জননী অপূর্ব বিজয়িনী অগণন প্রাণ তানু রাগিনী বিবর্ণ হেসে নাও টেনে প্রভাত বদনে তব সন্ধ্যা আচর ক্লান্ত দিগন্ত শিওরে তন্দ্রায় নিয়ে আসে প্রভাতে শেষ মোহিত নয়নের পথ ধরে অবচেতনায় মেশে প্রগাঢ় হতে শান্তবোধ উচাটন মন ছুঁয়ে ছুঁয়ে যায় তোমার আচর জন পরম মায়াবিনী বারে বার ঝঞ্ঝা বিক্ষুব্ধ সর্বনাশ তোমায় হেনেছে আঘাত পরাজয়ের ক্ষত একে ফিরে গেছে ফের দিয়ে গেছে উদ্দীপ্ত তাজা লাশ ভুল করে রেখে গেছে নব প্রাণে প্রাণে আদি চেতনার উত্তাল তরঙ্গ তীক্ষ্ণ জ্বালা শঙ্কার ভীতি দুরন্ত দূরতম অতন্ত্র শত সন্তান জেগে আছে তীব্র সচেতন ছড়াও বদনে প্রশান্ত কিরণ বিমুক্ত হোক পৃথিতল জননী আমার স্বদেশ জননী জননী আমার স্বদেশ জননী স্বরচিত কবিতা যুদ্ধের ময়দানে মুক্তিযোদ্ধাদের যে প্রেরণা দিয়েছে তো এইরকম একটা কবিতা এরকম প্রেক্ষাপটটা ওরকমই ছিল এবং দারুণ অসাধারণ দুর্দান্ত ব্যাপার এবং মেইনলি একটা ঝংকার ভিতর থেকে নিয়ে আসে তাই না মানে দেশপ্রেম একটা দেশের গান আছে তার সেই দেশের গানটা আমি মুখস্থ করতে গিয়ে একটা মানুষ ভাই আপনার মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো কোয়ালিটি আল্লাহ একসাথে ঢেলে দিয়েছেন লিখতে পারেন গাইতে পারেন সুর করতে পারেন দেখতেও মাশাআল্লাহ অনেক স্মার্ট সব মিলায় একটা কমপ্লিট প্যাকেজ যাকে বলা যেতে পারে বললে তো ভাষায় আমি আমি উড়ে যাবেন না, আমাদের আমাদের এখানে আরো এসএমএস আছে, তাদের তুলে পড়লে বলুন। নাদিয়া 2500 থেকে এসএমএস করেছে, তিনি বলছেন কনক ভাইয়া তুমি একটা কবিতা বলো না মাসুদ ভাইয়ার মতো করে। হাবিব আফি নারায়ণগঞ্জ থেকে তিনি বলছেন কনক দাদু হে দাদি কি খবর। সাগরিকা এসএমএস করেছেন তার খুব ভয় পাচ্ছে। হালিমা এসএমএস করেছেন জিগাতলা থেকে, তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমার ছোট ভাই ফয়সাল ক্লাস 4 এ পড়ে, আমি ওকে কিছু গজল শেখাবো মাশাআল্লাহ খুব ভালো গাইতে পারে চালিয়ে যান। তাহমিনা আহমেদ এসএমএস করেছেন ভাইয়া অনেক চেষ্টা করার পরও জব থেকে তাড়াতাড়ি আসতে পারেনি, প্লিজ একটু বলতে পারবে যে গেস্ট কারা আসছে। আজকে গেস্ট এসছে মাসুর ভাই রয়েছেন আমাদের সাথে, রোকন ভাই এবং ছোট ভাই ইকবাল রয়েছেন আমাদের সাথে। আকাশ ঢাকা থেকে তিনি এসএমএস করেছেন ভাইয়া প্লিজ কণ্ঠে তুলেছি তবু এসএমএস পড়তে হবে। নাবিলা তিনি বলেছেন গানটা আবার প্লে করতে হবে। এবং আরিফ যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে রয়েছেন, মারজান আমাদের সাথে রয়েছেন, এমনি করে অনেকেই আমাদের সাথে রয়েছেন যারা কবিতা শুনতে পছন্দ করেন। তাদের জন্য এই মুহূর্তে একটা ব্যাড নিউজ হচ্ছে যে আমি আজকে কবিতা আবৃত্তি করব এবং আপনারা সবাই সবাই আজকে থেকে কবিতাকে হেট করতে বা ঘৃণা করতে শুরু করুন। আমি জানি এটা শোনার পর থেকে আমি মাসুর ভাইয়ের মতো করে বলবো না, মাসুর ভাই ইজ ডিফারেন্ট, মাসুর ভাই ইজ ভেরি ডিফারেন্ট, ওনার কথাটাই ভিন্ন। আমি মাসুর ভাইয়ের সাথে যদি এভাবে তুলনা করা হয় আমি বড় হই আমার লাভ, কিন্তু উনি ছোট হয় ওনার লস। এটা ছোট একটা কবিতা দুই লাইন জি প্লিজ। একটা খোকা ভীষণ এটা ছড়া ছিল ছড়াকৃতির নিজের একটা ট্যাগলাইন হিসেবে আমি ব্যবহার করতাম। যে কবিতাটা আমরা শুনবো সেই কবিতাটা হচ্ছে কাল কবিতা, কবিতার নাম হচ্ছে পূর্ণেন্দু পত্রীর কবিতা কথোপকথন, যে কবিতার নাম অসম্ভব রোম্যান্টিক একটা কবিতা, একটা মধ্যবিত্ত ছেলের সাথে একজন মানুষের ছোটোখাটো একটা প্রেমের গল্প বলা যেতে পারে। সো হিয়ার উই গো, আমি একটু ট্রাই করি। আপনি ফিমেল ভয়েসটা দিবেন নাকি? আচ্ছা আমি একাই ট্রাই করি, দেখা যাক দুটো অনুভূতি আসে কিনা। এত দেরি করলে কেন, সেই কখন থেকে অপেক্ষা করছি, কি করব বলুন ম্যাডাম, টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি, আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুপায়ের উপর ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিক্সায় করে এসেছি, নইলে একেবারেই কাক ভেজা হয়ে যেতাম, রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো। ইস বেশ ভিজে গেছো দেখছি, কাছে এসো তো রুমাল দিয়ে মুছে দেই। ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছে দেবে, ঠিক আছে রুমালি সই না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক, যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে। ও আচ্ছা, আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবুতে চিবুতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব আজকের এই রোমালি ভালোবাসাময় সময়টাকে, নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রোমালটার গল্প শোনাব। প্লিজ এইভাবে বলো না, কেন আমি তোমাকে পাবো না, তুমি কি আমাকে চাও না, আমাকে ভালোবাসো না? উত্তরটা আসলে একটু কঠিন, তোমাকে চাই আবার চাই না, ভালোবাসি আবার বাসি না, হেয়ালি রাখো আমি স্পষ্ট জানতে চাই। তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই, সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবে না। তোমাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। একটু আগে একটা টঙ্গের দোকানের ছাউনিতে গা বাছিয়ে রিক্সা খুঁজছিলাম, খুব শীত শীত লাগছিল, তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে, আধা ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া, লেগেছিল থুতুও যা এখনো আমার ঠোঁটে লেগে আছে, তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে? এই এটাই আমার কবিতা ছিল ভাই, খুবই খুবই বিশ্রী খুবই বাজে। এবং হঠাৎ আ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া মালিকেরে ভুলিয়া সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি পোশাক সোনার আংটি ও তোর রেশমি পোশাক হীরার আংটি নেবে স্বজনরা খুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রহিলি রে মন মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া মালিকেরে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া চিনতে পারতো হালিমা জিগাতলা থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাই, আমার ছোট ভাই ফয়সাল ক্লাস ফোরে পড়ে, ফাইন। মারিয়াম ঢাকা থেকে এসএমএস করেছেন আমাদেরকে এবং অনেকেই এসএমএস করছেন। আমরা ফেসবুক থেকে একটু ঘুরে আসি, যেটা করবো সেটা হচ্ছে গত সপ্তাহে যিনি পার্সন অফ দ্য উইক হয়েছিল সেটা হচ্ছে আমাদের আয়শা। আর সে বলেছিল যে তিনি তার মসজিদে তার স্কুলে নামাজের ব্যবস্থা করবে। হ্যালো আয়শা, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, এই মুহূর্তে তোমাকে সবাই শুনতে পাচ্ছে, তুমি গত সপ্তাহের পার্সন অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের সেরা ব্যক্তিত্ব হয়েছো। তুমি যে দারুণ ইচ্ছেটা পোষণ করেছিলে যে তোমার স্কুলে তুমি নামাজের ব্যবস্থা করবে, সেটা কি করেছো তুমি? আচ্ছা, এটা কতদিন পর করবা? মাশাআল্লাহ, খুব ভালো। তোমার এই যে এমন ইচ্ছে, এটা কি কারণে হইলো? কিভাবে এই ইচ্ছেটা তৈরি হয়েছে তোমার নিজের ভিতরে? আসলে ভাই, আমাদের স্কুল মানে কোন স্কুলে এরকম নামাজের কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, তার জন্য আমি চাই স্কুলে যেন নামাজের একটা ব্যবস্থা হোক। অলরাইট, খুব চমৎকার উদ্যোগ। তুমি নিজে নামাজ পড়ো ঠিকঠাক? হ্যাঁ। মাশাআল্লাহ, এবং সবাইকে অনুপ্রাণিত করো। সবাইকে কি নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত করো? আচ্ছা, তুমি 1000 টাকা পাবা আমাদের জন্য, সিম্পল একটা গিফট। অবশ্যই তুমি যে উদ্দেশ্যে এই কাজটা করবা সেই উদ্দেশ্য হাসিল হোক তোমার, এবং তিনি সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই তার প্রতিদান দিবেন। আর তুমি এই 1000 টাকা দিয়ে কি করবা সেটা বলো। আমাদের জন্য মিষ্টি কিনে পাঠিয়ে দেবে। আর কি করবো তুমি বলো? আপনার বাবা মাকে খুশি করলে, বাবা মা যদি খুশি হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দিবেন। ওয়াও, মানে এই 1000 টাকা দিয়ে একটা কবুল হজ উমরার সওয়াব সে চাইলেই পেয়ে যেতে পারে। 1 লাখ টাকা থেকে দিয়ে হজ করতে পারেন, উমরা করতে পারেন না, আপনি সামান্য একটি ছোট্ট একটা আমলের মাধ্যমে আপনি বাবা মাকে সন্তুষ্ট করলে আল্লাহকেও সন্তুষ্ট এবং প্রাইজের ইয়াটা মানে টাকাটা স্মরণীয় হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। এনিওয়েজ আয়েশা, তোমাকে অবশ্যই আমরা ফোন করব, কার উদ্দেশ্যে কিছু বলার আছে? না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ভালো থেকো। অলরাইট, আমরা আমার একটা ইয়ে ছিল জি, আপনি এভাবে যে গণহারে সবাইকে 1000 টাকা করে দিয়ে বেড়াচ্ছেন, সবাই বলছে যে ভাই আমি সারা বছর মিথ্যা বলি, যে মিথ্যা বলেননি, এটা আপনি কিভাবে নির্ধারণ করলেন যে সে সত্যি মিথ্যা বলেন নাই? আমি মানুষের উপর আমার যে বিশ্বাস এই জিনিসটা এখন নষ্ট হয়ে যায় নাই আমার ভাই, এই জন্য বেঁচে থাকাটা এখন পর্যন্ত আমার ভালো লাগে। ধন্যবাদ করুন ভাই, আপনি একটা কঠিন একটা জায়গা থেকে আপনি কাড়া দিয়েছেন, কারণ বিশ্বাস এমন একটা জিনিস যে মানুষের মুমিন, একজন মুমিন মানুষকে ধোকাও দিবে না, একজন মুমিন থেকে ধোকাগ্রস্ত হবে না, এটা হলো মুমিনের সবচেয়ে বড় সিফাত এবং আর সত্যবাদিতা এবং বিশ্বস্ততা এমন একটা জিনিস। এই একটা গুণের কারণে মানুষের আমল অন্যান্য আমল কম থাকলেও গুণের কারণে সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে, জান্নাত কিনে নিতে পারে। আল্লাহ তো মানে জান্নাতের জান্নাতি যারা বিশেষ ব্যক্তিত্ব তাদের কথা কোরআনে বলছেন যে সিদ্দিকীন, সুহাদা, সালিহীন, তাদের মুখের মতো বলে সিদ্দিকীন, এবং যারা সত্যবাদী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো এমন নামাজের ব্যাপারে বলেন নাই, কোনো তাহাজ্জুদ গুজার যারা তাহাজ্জুদ করে তার ব্যাপারে বলেন নাই, ব্যবসায়ীদের ব্যাপারে কি বলেছেন জানেন? কি বলেছেন? সত্যবাদী ব্যবসায়ী, সে একজন সত্যবাদী, সে যদি সততার সাথে ব্যবসা করে, কোনো ব্যক্তিকে যদি ধোকা না দেয়, বিশ্বাসের বিষয়, এবং আপনাকে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, আমরা এখনো বিশ্বাস হারাইনি, এবং আমরাও চাই যে প্রত্যেক মানুষের মধ্যে পরস্পরের মধ্যে এই বিশ্বাসযোগ্যতা, মানুষের ভালোবাসা, বিশ্বাসের বিষয় প্রতিদিনের একটা ইচ্ছা ছিল যে প্রতিদিন ফার্স্টে যে চা খেতে আসবে ওই চাটা তিনি কোনো বিনিময় নেবেন, বিনিময় নেবেন না, ফ্রি ফ্রি খাবেন এটা। আচ্ছা, ওকে, এটা ওনার মানে নিজের ইয়া থেকে, অপিনিয়ন থেকে, হ্যাঁ, নিজের ইচ্ছা থেকে, এবং উনি একটা সওয়াবের কাজ করবেন এর থেকে আসলে করা, এবং দিনটা যাতে ভালো একটা কাজ দিয়ে শুরু হয় এই জন্য ওই চা দোকানের একটা ইচ্ছা ছিল। তো এটা কিন্তু আসলে অসাধারণ একটা কাজ এবং প্রেরণা, আমরাও কিন্তু এই কাজটা করতে পারি দিনের শুরুতে, একটা ভালো কিছু দিয়ে দিনটা শুরু করতে পারি। আমি এখানে একটা জিনিস শেয়ার করতে চাই, অনেক দোকানদার আছেন যিনি দোকান খোলার পরে তিনি প্রথম কাস্টমারকে বাকি দিতে চান না, এই জন্য যে প্রথম কাস্টমারকে বাকি বাকি দিলে সারা দিন বাকি দিতে হবে, এই জন্য তিনি দোকানে আসেন বাকি চাহিয়ে লজ্জা দিবেন না, দিবেন না। আসলে এই বিষয়টা কি রকম ভাই একটু আমাদেরকে বলেন? এই বিষয়টা আমি একটু বলি, আমি আমি একটু বলি, যারা এই ধরনের কথা দোকানে লিখে রাখে তাদের মূলত লজ্জা নাই, থাকলে এটা লিখতে পারতো না, একদম একদম কোভিড কথা বলছি আমি, এটা হাসির কথা না, এটা তো স্বাভাবিক তাই না? মানুষ একটা মুদির দোকান যদি বাকি না দেয় তাহলে কারা দিবে বাকি? একটা মুদির দোকানে বাকি দিতেই হবে, আমাদের মানসিকতা গুলো চেঞ্জ করা দরকার আসলে, আর অনেক ধরনের মানুষের সবচেয়ে বিষয়টা এখানে দোকানের প্রসঙ্গ যেহেতু চলে আসছে, আমিও কিছুটা প্রত্যেক ব্যবসায়ীর সাথে ছিলাম, অনেকে বলেন যে ব্যবসার পণ্য বিক্রি হয়ে যাওয়ার পরে সেটা আর টাকা দিয়ে ফেরত নেওয়া যাবে না, এটা কিন্তু ইসলামী শরীয়তের কোনো বিষয় না, ইসলামে একটা ইবালা একটা বিষয় আছে, এটাকে পণ্য ফেরত দেওয়া, এটা পণ্য যদি অক্ষত থাকে ভালো থাকে। দোকানিরা বলে যে আপনি পণ্য টাকা ফেরত পাবেন না, পণ্য পাল্টিয়ে নিয়ে যান, একটা গেঞ্জি কিনলেন বা কোনো একটা পোশাক কিনলেন, এই পোশাকটা আপনি ভালো লাগছে না বা ছোট হয়েছে বা বড় হয়েছে, আপনি পাল্টিয়ে নিয়ে যান, টাকা পাবেন না। এটা কিন্তু ইসলাম ইসলামী শরীয়তের বিষয় না যে দোকানদারিরা দোকানে তো লিখবেনই না যে বাকি যা বাকি নেওয়া যাবে না। তারপরে ব্যক্তি যদি কোনো কারণে পণ্যটা যদি অক্ষত থাকে, তার পছন্দ হলো না, তাহলে টাকা ফেরত দেন, এটা করা উচিতই আমার আমার মনে হয়, সেটাই করা উচিত। এবং পুরো সপ্তাহব্যাপী আমরা যে সেগমেন্টটা চালিয়েছিলাম, যারা পুরো সপ্তাহব্যাপী মিথ্যা ঘোষণা বলেনি, অনেক এস এম এস আমরা পেয়েছি। আজকের আমরা যাকে ঘোষণা করব, যে নামটা হচ্ছে পার্সন অব দ্য উইক, সপ্তাহের সেরা ব্যক্তিত্ব। ইয়েস, সপ্তাহের সেরা ব্যক্তিত্ব হিসেবে আজকে আমরা যাকে নির্ধারণ করেছি, আমাদের রেগুলার একজন শ্রোতা, যিনি আমাদেরকে টাঙ্গাইল থেকে এস এম এস করেন, সবসময় উনি আমাদেরকে এস এম এস করে থাকেন, এবং আজকেই আমার নিজের কাছে ভালো লাগছে তাকে উইনার ঘোষণা করতে। তিনি হচ্ছেন সাউদা, যিনি টাঙ্গাইল থেকে আমাদেরকে এস এম এস করেছেন। সাউদা টাঙ্গাইল থেকে তিনি বলছেন যে এই সপ্তাহে একটাও মিথ্যা বলে নাই এবং সবসময়ই না বলার চেষ্টা করে থাকে, তনু শুধুমাত্র আল্লাহর ভয়। আমার কাছে এই কথাটা ভালো লেগেছে। না, আমি নেক্সট উইক ইনশাল্লাহ কোনো ছেলেকে কিংবা মেয়েকে দিব সেটা কোনো কথা না। আসলে ভালো ভালো কথাগুলো কিসের জন্য জানি তাদের কাছ থেকে পাওয়া যায়, আমি এটা জানি না কিসের জন্য হয়ে থাকে, তাদের রুচিপথগুলো খুব ভালো। এবং সাউদা আমাদেরকে সবসময় এস এম এস করে থাকেন। সাউদাকে বলবো প্লিজ সাউদা নাম্বারটা লিখে পাঠিয়ে দাও, 2323 নাম্বারটা। তুমি আমাদের পক্ষ থেকে পাচ্ছ 1000 টাকা, যেটি দিয়ে তুমি হয়তো বই কিনতে পারো, কিংবা তুমিও চাইলে তোমার প্রিয় মানুষকে কোনো গিফট করতে পারো, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাইকে। শেষ মুহূর্তে অনেকগুলো এস এম এস চলে এসেছে। নাদিরা সুলতানা এস এম এস করেছেন আমাদেরকে, ও রনি এস এম এস করেছেন আমাদেরকে, হুমাইরা এস এম এস করেছেন আমাদেরকে, ওলি এস এম এস করেছেন। আমি কবিতাটা আবৃত্তি করেছি, কবিতার কথাগুলো আমার ছিল না, পূর্ণেন্দু মিত্রর কবিতা ছিল, সো এই দোষটা ওনার, আমার না। প্লিজ এমন করে বলবেন না, আবৃত্তিটাকে একটু সম্মান করুন এবং কথাগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। হুমা যাত্রাবাড়ি থেকে এস এম এস করেছেন, আমার নাম হচ্ছে আব্দুল ওয়াদুদ। অলরাইট, ওকে, টাঙ্গাইল থেকে। আচ্ছা, উনি খুব সম্ভবত নামের অর্থ জানতে চেয়েছেন, এই জন্য উনি বলেছেন এটা যাত্রাবাড়ি থেকে ওনার নাম। আচ্ছা, ওনার আপনার যে ক্লাসমেট ছিল অর্থাৎ সহপাঠী, তার নাম বলেছেন, ওনার নাম হচ্ছে আব্দুল ওয়াদুদ, ছিল এমন কেউ? আচ্ছা, ওকে, লাবিবা এস এম এস করেছেন 2016 তারিখে। আচ্ছা, ওনার এক্সাম, হাবিবা এস এম এস করেছেন। শেষ মুহূর্তে ভাই আমরা বিদায় নিয়ে নিব, বিদায়ের আগে দুটো গান রয়েছে আপনাদের সাথে জন্য প্লে লিস্টে, একটা হচ্ছে স্বপ্ন, এটা আমরা পুনরায় প্লে করবো, আর একটা হচ্ছে নীল দরিয়ার মাঝি। শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান মাসুর ভাই। এবং যে ভাইদেরকে কমেন্ট করেছেন ফেসবুকে যাদের নাম পড়া হয়নি, তাদেরকে তাদের কাছে বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি। নেক্সট আপনারা আবার লিখুন, আপনাদের কমেন্টগুলো পড়া হবে। এবং আমরা যে একটা টপিক দিয়েছিলাম জানাচ্ছি। এখন প্রচুর শীত গ্রামে, তো আরও বেশি অনেকেই হয়তো কাঁথামুড়ি দিয়ে ল্যাপের তলায় গিয়ে শুনতেছেন আমাদেরকে, অনেক কষ্ট করছেন, তো এই জন্য স্পেশালি থ্যাংকস আমার পক্ষ থেকে। এবং নিয়মিত শুনবেন কলারক, পাশে থাকবেন, সাথে থাকবেন। ইকবাল, আমি তোমার গানটা একটু প্লে করে দিব, নীল দরিয়ার মাঝে, এটা একটু শুনবো আমরা, শুনে তারপর 30 সেকেন্ডের মতো তারপর নেক্সট গানে চলে যাব। অবশ্যই আমাদের ইসলামে এই সংগ্রামকে আরো এগিয়ে নিতে আমাদের সাথে থাকতে কলরবের যে আমাদের যে হলিটিউন যে ইউটিউব চ্যানেলটা আছে, অবশ্যই আপনারা সার্চ করবেন ইউটিউব অপশনে গিয়ে হলিটিউন, ওখানে আমার নতুন সঙ্গীত নীল দরিয়ার মাঝে আগামী 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে, আমরা একটু শুনবো। গানটির কথা লিখেছেন আরিফুল ইসলাম এবং সুর করেছেন ফজলুর রহমান, ভোকাল দিয়েছি আমি নিজেই। আপনারা শুনবেন, এটা আমার নতুন সঙ্গীত। আর সবসময় যেটা বলবো সেটা হচ্ছে হলি টিউন আমাদের নতুন চ্যানেল বাংলাদেশে, এই ইসলামিক চ্যানেল, এটার উপরে এখনও কেউ কোনো চ্যানেল যায়নি, 23,000-এর প্লাস আমাদের ভিউ আছে, সুতরাং আপনারা এটা থেকে বেশি বেশি ভিজিট করবেন এবং সঙ্গীত শুনবেন। অলরাইট, আমার ব্যাকগ্রাউন্ডে ইতিমধ্যে গানটা শুনতে পাচ্ছি, নীল দরিয়ার মাঝি। এই গানটা আমরা যখন রিলিজ হবে তখন পুরোটা শুনবো। এই ফাঁকে বলতে চাই, আগামী সপ্তাহে আমরা উইনার যাকে করব, এমন একজন মানুষকে উইনার করব যে মানুষটা পুরো সপ্তাহব্যাপী সবার সাথে হাসি মুখে কথা বলবে, স্মাইল অব দ্য উইক এই হিসেবে। অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন সেটা হতে পারে দোকানদার মামা, হতে পারে রিক্সাওয়ালা মামা, সিএনজি মামা, আপনার বাসার দারোয়ান, কিংবা আপনার আশেপাশের বন্ধু বান্ধব, তাদের প্রত্যেকটা মানুষের সাথে যারা হাসি মুখে কথা বলবে, একদম রাখবে না, সেই মানুষকে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে পুরস্কৃত করব। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আপনারা শুনছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি প্রেজেন্স পবিত্র সুর বাই কলরব। তুমি বাসনা, তুমি হে প্রিয়।